بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে تنزيل الكتاب من الله العزيز الحكيم এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করিয়াছি সুতরাং আল্লাহর ইবাদত করো তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار جانيا راكو ابي مصر انوغتو الله ري برابو جارا الله ري برابو انوكي ابي بابك روپے گرون کري تهارا بولي আমরা তো ইহাদের পূজা এই জন্যই করি যে ইহারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য আনিয়া দিবে উহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে আল্লাহ তাহার ফয়সালা করিয়া দিবেন যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাহাকে সৎপথে পরিচালিত করেন না لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار الله সন্তান গ্রহণ করিতে চাইলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে ইচ্ছা বাসিয়া লইতেন পবিত্র ও মহান তিনি তিনি আল্লাহ হ্যাঁ প্রবল পরাক্রমশালী خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار তিনি যথাযথভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা সূর্য ও চন্দ্রকে তিনি করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত জানিয়া রাখো তিনি পরাক্রমশালী ক্ষমাশীল خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে অতঃপর তিনি তা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন তিনি তোমাদেরকে দিয়াছেন আট প্রকার আনাম তথা চতুষ্পদ জন্তু তিনি তোমাদেরকে তোমাদের মাতৃ গর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সর্বময় কর্তৃত্ব তাহারই তিনি ব্যতীত কোন ইলাহ নাই তবে তোমরা মুখ ফিরাইয়া কোথায় চলিয়াছ إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ثُمَّ إِلَى رَبِّكُمْ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ تُمرا অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না যদি তোমরা কৃতজ্ঞ হও তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন একের ভার অন্যে বহন করিবে না অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যাহা করিতে তিনি তোমাদেরকে তাহা অবহিত করিবেন অন্তরে যাহা আছে তিনি তাহার সম্যক অবগত وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ মানুষকে যখন দুঃখ দুন্ন স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তাহার প্রতিপালককে ডাকে পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্মিত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য বল কুফরির জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করিয়া নাও বস্তুত তুমি জাহান্নামীদের অন্যতম أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إنما يتذكر أولو الألباب যে ব্যক্তি রাত্রির বিভিন্ন জামে সিজদা অবনত হইয়া ও দাঁড়াইয়া আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তাহার সমান যে তাহা করে না বল যাহারা জানে এবং যাহারা জানে না তাহারা কি সমান বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ بَالُو هِي آمَارِ مُمِينِ بَنْدَغَانْ تُمْرَ تُمَدِرْ پُرْتِبَالُكِّ بھَوَيْ كَرُو যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হইবে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন বল আমি তো আদিষ্ট হইয়াছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে وأمرت لأن أكون أول المسلمين আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم বল আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহা দিবসের শাস্তি قل الله أعبد مخلصا له ديني بالو আমি ইবাদত করি আল্লাহরই তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. আর তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত করো, বলো ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করে, জানিয়া রাখো ইহাই সুস্পষ্ট ক্ষতি। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল ذلك يخوف الله به عباده يا عباد فاتقون. তাহাদের জন্য থাকিবে তাহাদের ঊর্ধ্ব দিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকেও আচ্ছাদন, এতদ্বারা আল্লাহ তাহার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد. যাহারা তাগুতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ, অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. جارا منجوك شاكري كثا شوني ابن اوهار مدد جاو اتم تاها گرون کري اوهادر كي الله شرطتي پوری چلتو کرين এবং উহারাই বোধ শক্তি সম্পন্ন। আফমান হক আলাইহি কালিমাতুল আযাব আফআনতা তুনকিযু মান ফিন্নার। যার উপর দণ্ডাদেশ অবধারিত হইয়াছে তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে যে জাহান্নামে আছে? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد. তবে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য আছে বহু প্রাসাদ, যাহার উপর নির্মিত আরো প্রাসাদ, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ جعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب. তুমি কি দেখো না আল্লাহ আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর ইহা শুকাইয়া যায়, ফলে তোমরা ইহা পিথ বর্ণ দেখিতে পাও, অবশেষে তিনি উহা খড়কুটায় পরিণত করেন, ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। أَفَمَن شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ. الله ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়েছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রইয়াছে সে কি তাহার সমান যে রূপ নয়? দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর শরণে পরাম্মুখ, উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد الله অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসমঞ্জস এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় ইয়াতে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের গাত্র রোমাঞ্চিত হয় অতঃপর তাহাদের দেহ মন বিনম্র হইয়া আল্লাহর শরণে ঝুঁকিয়া পড়ে ইহাই আল্লাহর পথ নির্দেশ তিনি উহার দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোন পথ প্রদর্শক নাই وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাইবে সে কি তাহার মত যে নিরাপদ জালিমদেরকে বলা হইবে তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون উহাদের পূর্ববর্তী গণ অস্বীকার করিয়াছিল ফলে শাস্তি এমন ভাবে উহাদেরকে গ্রাস করিল যে উহারা ধারণাও করিতে পারে নাই فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ফলে আল্লাহ উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর যদি ইহারা জানিত ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে কুরআনান আরাবিয়্যান গায়রা যী উওয়াজিন লাআল্লাহুম ইত্তাকুন আরবি ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে ضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الله একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন এক ব্যক্তির প্রভু অনেক যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আর এক ব্যক্তির প্রভু কেবল একজন এই দুজনের অবস্থা কি সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাগ বিতণ্ডা করিবে فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয় والذي جاء بالصدق وصدق به أولئك أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুত্তাকি। لَهُم مَّا يَشَاءُونَ عِندَ رَبِّهِمْ ذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ ইহাদের বাঞ্ছিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট, ইহাই সৎকর্ম পরায়ণদের পুরস্কার। لِيُكَفِّرَ اللَّهُ عَنْهُمْ أَسْوَأَ الَّذِي عَمِلُوا وَيَجْزِيَهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ الَّذِي كَانُوا يَعْمَلُونَ যাহাতে ইহারা যেসব মন্দ কর্ম করিয়াছিল আল্লাহ তাহা ক্ষমা করিয়া দেন এবং ইহাদেরকে ইহাদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد الله কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথ প্রদর্শক নাই। ওয়ামান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল আলাইসাল্লাহু বিআজিজিন যিনতিকাম এবং যাহাকে আল্লাহ হিদায়াত করেন তাহার জন্য কোন পথভ্রষ্টকারী নাই। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون তুমি যদি ইহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাইলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে? বল আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ আল্লাহরই উপর নির্ভর করে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون بل هي আমার সম্প্রদায় তোমরা স্বস্ব অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি শীঘ্রই জানিতে পারিবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর আপতিত হইবে তাহার উপর স্থায়ী শাস্তি। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নও। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাযা আলাইহা আল মাউত ওয়া ইউরসিলু আল উখরা ইলা আজালিন মুসাম্মা إن في ذلك لآيات لقوم يتفكرون الله প্রাণ হরণ করেন জীবসমূহের তাহাদের মৃত্যুর সময় এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণ নিদ্রার সময় অতঃপর তিনি যাহার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য أَمِ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ شُفَعَاءَ قُلْ أَوَلَوْ كَانُوا لَا يَمْلِكُونَ شَيْئًا وَلَا يَعْقِلُونَ তবে কি উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে বলো উহাদের কোনো ক্ষমতা না থাকিল এবং উহারা না বুঝিল قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون بلو شكر شپارش الله ري اكتياري آكاش مندلية پرثيبير شربوائي كتريتو الله ري اتبار تهاري نكر تمرا پرتاني توهي بي وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون شدو এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লসিত হয় উলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াস শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন বলো হে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী স্রষ্টা দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা তোমার বান্দাগণ যে বিষয়ে মতবিরোধ করে তুমি তাহাদের মধ্যে উহার ফয়সালা করিয়া দিবে ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون যাহারা জুলুম করিয়াছে যদি তাহাদের থাকে দুনিয়ায় যাহা আছে তা সম্পূর্ণ এবং ইহার সমপরিমাণ সম্পদ তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণ স্বরূপ সেই সকলেই তাহারা দিয়া দিবে এবং তাহাদের জন্য আল্লাহর নিকট হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা উহারা কল্পনাও করে নাই وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ মানুষকে বিপদ আপদ স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে অতঃপর যখন আমি আমার কোন নিয়ামত দ্বারা তাহাকে অনুগৃহীত করি তখন সে বলে আমাকে তো ইহা দেওয়া হইয়াছে আমার জ্ঞানের কারণে বস্তুত ইহা এক পরীক্ষা কিন্তু উহাদের অধিকাংশই বোঝে না قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون ইহাদের পূর্ববর্তীগণ ইহাই বলিত কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোন কাজে আসে নাই فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে। উহাদের মধ্যে যাহারা জুলুম করে উহাদের উপরও উহাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে এবং উহারা ব্যর্থ করিতে পারিবে না। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির إن في ذلك لآيات لقوم يؤمنون ইহারা কি জানে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بلو হে আমার বান্দাগণ, তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ করো, তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে, তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার, তোমাদের উপর অতর্কিত ভাবে তোমাদের অজ্ঞাতসারে শাস্তি আসিবার পূর্বে। تقول نفس يا حسرتا على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যাতে কাহাকেও বলিতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করিয়াছি তাহার জন্য আফসোস, আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তাকীদের অন্তর্ভুক্ত হইতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয় আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সৎকর্মপরায়ণ হইতাম। বেলা কদ আয়াতি ফকযযাব বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে আর তুমি তো ছিলে কাফিরদের একজন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারা আল্লাযী الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين جهر الله ربطي مدتا عروب کري تمي قيامت الدين تهدر موك قالو دكي بي ادتا در عباشتل كي جهنم نوي وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء لا يمسهم السوء ولا هم يحزنون الله متقيدر কে উদ্ধার করিবেন তাহাদের সাফল্য সহ তাহাদেরকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিত হইবে না الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক له مقاليد السماوات والارض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আকাশ মণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون بالو هي أغو بكتيرا تمرا كي آما كي الله بتيتو অন্যের ইবাদত করতে বলিতেছ ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হইয়াছে তুমি আল্লাহর শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং অবশ্যই তুমি হইবে ক্ষতিগ্রস্ত অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ وَهَرَا اللَّهَرْ جَتُو چِتَ شَمَّانْ كَرَنَا কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ মণ্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে পবিত্র ও মহান তিনি উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হইয়া পড়িবে অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ বিশ্বভার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে আমলনামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না ওয়ুফিয়াত কুল্লু নাফসিন عملت وهو أعلم بما يفعلون প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশ দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদেরকে বলিবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূল আসে নাই যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করিত উহারা বলিবে অবশ্যই আসিয়াছিল বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে উহাদেরকে বলা হইবে জাহান্নামের দ্বার সমূহে প্রবেশ করো উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত তাহাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বার সমূহ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদেরকে বলিবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين تهارا প্রবেশ করিয়া বলিবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদেরকে অধিকারী করিয়াছেন এই ভূমির আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করিব সদাচারীদের পুরস্কার কত উত্তম وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ এবং তুমি ফেরেশতাদেরকে দেখিতে পাইবে যে উহারা আরশের চতুষ্পাশে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে আর তাদের বিচার করা হইবে ন্যায়ের সঙ্গে বলা হইবে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য।